বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর পাহাড় উপত্যকা মরুভূমি গিরিখাত আর বিস্তীর্ণ সমতল প্রান্তর আজ মজলুমের হৃদয় ভাঙা আর্তচিৎকারে স্তব্ধ হয়ে আছে। অত্যাচার নির্যাতন নিষ্পেষণ নিপীড়নে বিদীর্ণ প্রতিটি মুসলিম জনপদ, দজলা ফোরাত আর ঝিলামের শান্ত টলটলে জলরাশি আজ মুসলমানের লাল খুন আর লোনা কান্নায় বিবর্ণ। মুসলমানের ললাটে আজ পরাজয়ের তিলক চিহ্ন যেন চিরস্থায়ী কিলক রূপে চেপে বসেছে জগদ্দল পাথরের মতো। হে যুবক, দ্রোহের তপ্ত আগুনে তোমার খুন কি চঞ্চল হয়ে ওঠে না? মা বোনের করুণ কান্না কি সাইমুম মরুঝড় তোলে না তোমার চেতনায়? খোদার কিতাবে শত্রুর দম্ভিত পদস্পর্শ কি তোমাকে ইমানি আগুনে প্রজ্বলিত করে না? আবু গারিবের নির্লজ্জ কুকুরের অসভ্য আচরণে তোমার ভাইদের বস্ত্রহীন দেখেও কি তোমার সত্তায় দ্রোহের তপ্ত লাভা ছড়িয়ে পড়ে না? আফগান কাশ্মীর আর ইরাকের পবিত্র ভূমিতে শত্রু সেনার জবরদস্তি অবস্থান কি তোমাকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে না? বন্ধু, তোমার আমার প্রিয় মাতৃভূমি লাল সবুজের দেশ বাংলাদেশও আজ শত্রুর আগ্রাসন মুক্ত নয়। আমাদের সীমানা, আমাদের পতাকা, আমাদের চেতনা, আমাদের সংস্কৃতি আর আমাদের ঈমান কোনো কিছুই আজ যেন নিরাপদ নয়। শত্রুর বিষাক্ত নখরে আমাদের ঠিকানা, 55,000 বর্গ মাইল এলাকাও ছিন্ন করার চক্রান্ত চলছে। যে জমিনের প্রতি ইঞ্চি মাটি তোমার পিতৃপুরুষের সাহসী খুনে সিঞ্চিত, সে মাটি রক্ষার দায়িত্ব কি তোমাকে দেশপ্রেমের দুরন্ত চেতনায় উজ্জীবিত করে না? হে বন্ধু, এসো কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে দৃপ্ত শপথের শানিত উচ্চারণে বিপ্লবের ঝংকার তুলি। শহীদী ভাইয়ের লাল রক্ত ছুঁয়ে শক্ত চোয়ালে ভরাট কণ্ঠে জিহাদের সাহসী আজানে প্রকম্পিত করে তুলি শত্রুর হৃৎপিণ্ড। দেশের ইঞ্চি ইঞ্চি মাটির অধিকার রক্ষার্থে এবং ইমানি চেতনার মশালে সারা দুনিয়াকে আলোকিত করতে আবারও জিহাদের দমকা হাওয়ায় কাঁপিয়ে তুলি শত্রুর মস্তাক। এ আহ্বানকেই সুরের ঝংকারে উচ্চকিত করে তুলেছেন নজরুল ইকবাল ফররুখের জ্বলন্ত প্রতিচ্ছবি জাগ্রত কবি মুহিব খান। ইতিপূর্বে কবির প্রকাশিত দুটি অডিও অ্যালবাম সীমান্ত খুলে দাও এবং দিন বদলের দিন এসেছের অবিশ্বাস্য সাফল্যের পর শিল্পীর এবারের উপস্থাপনা ইঞ্চি ইঞ্চি মাটি, ইসলামী জাগরণী সঙ্গীতের সেরা আয়োজন ইঞ্চি ইঞ্চি মাটি। ইঞ্চি মাটি, ইঞ্চি মাটি, ইঞ্চি মাটি, ইঞ্চি মাটি। এই দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বায়ন আরবি, মুসলিম নর নারী করে আহাজারি চারিদিকে আজ ঘিরেছে মহাবিপদ, তবু মনে হয় এখনই সময় রুখে দাঁড়াবার একটাই আছে পথ। ও এক হও, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও, এক হও, এক হও প্রতিশোধের শপথ নাও, এক হও, এক হও সারা দুনিয়া কাঁপিয়ে দাও। দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, জানি না জানি না কেন এ অসমতা, বুঝি না বুঝি না কেন এ নীরবতা, পিঞ্জর এ পিঞ্জর এ পিঞ্জর ভেঙে দাও, শৃঙ্খল এ শৃঙ্খল এ শৃঙ্খল ছিঁড়ে দাও। দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, ইমানের তেজ কমে থাকে যদি আজি তাতে দাও শান, যদি দরিয়ায় ডুবিতে না চাও কষে ধরো কোরআন, সত্যের পথে যদি পারো হতে তিলে তিলে কোরবান, বিলাসিতা ছাড়ো তবে পেতে পারো মুক্তির সন্ধান, নাও রণ প্রস্তুতি নাও, হুঙ্কার ছাড়া হুঙ্কার সব জুলুম রুখে দাঁড়াও। দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, আধারের মেঘে দেখো দুনিয়ার আসমান গেছেছে, কোটি অসহায় মজলুম আছে তোমাদের পানে চেয়ে, শহীদের খুন ভেসে যায় দেখো দজলা ফোরাত বে, জাগো হে সবাই জাগো হে আবার চেতনার গান গেয়ে, ছরকার করো ছরকার সব জ্বালিয়ে পুড়িয়ে দাও, অভিযান করে পরাধীনতার অভিধান বদলাও। দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, জালিমের সাথে হবে না আপোষ হবে না তো সমঝোতা, সভ্যতা দেখো চৌচির আজ অস্থির মানবতা, পরাধীন থেকে কোনোদিন যেন আসবে না সফলতা, ফরিয়াদ শোনো শোনো এ কবির হৃদয়ের আকুলতা, একবার শুধু একবার শির উঁচিয়ে ফিরে তাকাও, ইতিহাস থেকে স্বজাতির চির দুশ্মন চিনে নাও। দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বায়ন আরবি, মুসলিম নর নারী করে আহাজারি চারিদিকে আজ ঘিরেছে মহাবিপদ, তবু মনে হয় এখনই সময় রুখে দাঁড়াবার একটাই আছে পথ, ও এক হও এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও, এক হও প্রতিশোধের শপথ নাও, এক হও সারা দুনিয়া কাঁপিয়ে দাও। দূর বাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি।